না তারে চারা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি বাঁচি না তারে চারা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কালো ভ্রমর কে হবে যৌবনের দূষণ, আসলে কালো ভ্রমর কে হবে যৌবনের দূষণ। সেবিন মোর শূন্য বাসর, সেবিন মোর শূন্য বাসর, আমি জীবনে মোরা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি বাঁচি না তারে।